ঢাকা মহানগরীর মিরপুর 12 নম্বরে অবস্থিত মসজিদে বাইতুল হক এবং মাদ্রাসা দারুস সুন্নাহ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে যে মহান রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে জীবনের প্রয়োজন এরকম অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কথাগুলো আমল করার তৌফিক দান করুন। বাকি অল্প সময়ের মধ্যে আমরা বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ে দুইটি কথাবার্তা বলে আজকের ওয়াজ মাহফিলের সমাপ্তি করা হবে ইনশাআল্লাহ। আমি যে বিষয় কেন্দ্রিক দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল সুন্নাত এবং বেদাত। এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা বলে আমাদের সম্মানিত সভাপতি বলেছেন যে আমরা বেশি দীর্ঘ সময় করার সুযোগ নেই আর করা উচিতও না, আমরা অল্প সময় ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। তো এই সময়টুকুর মধ্যে আমরা ধৈর্য ধরে মনোযোগের সাথে আল্লাহ পাক আমলের নিয়তে আমাদেরকে বসার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই সুন্নত এবং বেদাত সম্পর্কে জ্ঞান থাকা, সুন্নত এবং বেদাত জানা বোঝা খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জমিনে যেই দেশে পাঠিয়েছেন এই দেশে এই সমাজে সুন্নাত এবং বেদাত সম্পর্কে জ্ঞান যদি সঠিকভাবে না থাকে তাহলে ওই ব্যক্তির কপালে জীবনে কোনোদিন সুন্নাত জুটবে না, ওই ব্যক্তি সারা জীবন বেদাত করবে আর ওই বেদাতকেই সুন্নাত মনে করে দীন মনে করে বসে থাকবে। এজন্য এই বাংলাদেশের আলোকে আমাদের এই প্রিয় জন্মভূমি মাতৃভূমির এই দেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে সুন্নত বেদাত সম্পর্কে জ্ঞান থাকা ধারণা থাকা আরো বেশি জরুরি, কারণ এই দেশে বেদাতকে এবাদত মনে করা হয় সুন্নত মনে করা হয়, আবার অনেক সুন্নতকে আমাদের এই দেশে সমাজে ফেতনা মনে করা হয়। সুন্নতের উপরে আমল করার চেষ্টা করলে বলে যে এই যে ভাই আপনি মসজিদের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না, আবার মসজিদের মধ্যে দুনিয়ার শেরেক করা হয় দুনিয়ার বেদাত করা হয় সেগুলো মুসলিমদের জন্য কারোর জন্য ফেতনা হয় না, তাহলে কোন মুসলিম যদি সঠিকভাবে সুন্নত এবং বেদাত সম্পর্কে না জানেন তাহলে তিনি বেদাত করে সারা জীবন কাটিয়ে দিবেন, সুন্নত তার জীবনে নসিব হবে না। আমরা প্রথমে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সুন্নত কি জিনিস এবং সুন্নতের গুরুত্ব, সুন্নত অনুযায়ী চলা, সুন্নত মানার গুরুত্ব সম্পর্কে একটু বলে এরপরে আমরা আলোচনা করব বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস, বেদাতের ক্ষতিকর দিকগুলো আর আমাদের বাস্তব জীবনে সমাজে কিছু বেদাতের চিত্র আমরা তুলে ধরে অল্প সময়ে আমাদের কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস। বাংলাদেশে এই বিষয়টি খুবই ভালো দিক যে এই দেশের প্রত্যেকটি মুসলিম সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে মহব্বত করে। এই জন্য বাংলাদেশের সবাই আহলে সুন্নত। বাংলাদেশের যেই মতের, যেই দলের, যেই যে কোনো মুসলিম তার দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত, অর্থাৎ সবাই আহলে সুন্নত। সুন্নতকে মোটামুটি মন প্রাণ থেকে সবাই ভালোবাসে এবং সবাই সুন্নি, সবাই নিজেদেরকে আমাদের এই বাংলাদেশে সবাই সুন্নি দাবি করেন এবং সবাই আহলে সুন্নত হিসাবে নিজেদেরকে দাবি করেন, পরিচয় করান। এই কারণে সবার কাছে মোটামুটি সুন্নত শব্দটা, সুন্নত পরিভাষাটা খুবই পরিচিত একটা শব্দ। কিন্তু সুন্নতের যথাযথ এত্তেবা না বুঝার কারণে দাবি সুন্নি, দাবি আহলে সুন্নত, কিন্তু আকীদায় দেখা যায় আহলে বেদাত। আকীদার ক্ষেত্রে অসংখ্য বেদাতি আকীদায় বিশ্বাস করে কিন্তু নাম হলো আহলে সুন্নত। আমালের ক্ষেত্রে দেখা যায় অসংখ্য বেদাত কিন্তু নামে আহলে সুন্নত, নামে সুন্নি। তাহলে এই কারণটা ঘটার কারণ হলো বেদাত সম্পর্কে, সুন্নত সম্পর্কে, সুন্নতের এত্তেবা সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকা, যথার্থ জ্ঞানের অভাব। জ্ঞান নাই এমন না, জ্ঞান আছে কিন্তু ওই জ্ঞানটা যথার্থ জ্ঞান না। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হক বাতিল বোঝার মতো কোরআন দান না করেন তাহলে তিনি অনেক বড় জ্ঞানী, বড় আলেম হওয়ার পরেও কোনটি হক কোনটি বাতিল, কোনটি সুন্নত কোনটি বেদাত এটাকে আলাদা করতে পারে। এই জন্য যুগে যুগে দেখা গিয়েছে আলেম অনেক বড় কিন্তু বেদাতের দিক থেকেও অনেক অনেক বড় বেদাত কারী, আলেম অনেক বড় আবার অনেক শিরক কারী। সাধারণ মানুষ মনে করে উনি এত বড় আলেম, উনি কি এটা শিরক এটা বুঝেন না, উনি কি এটা বেদাত এটা বুঝেন না। এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরিক এবং বেদাত বোঝার মতো যথার্থ জ্ঞান ফোরকান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন নাই। এজন্য তিনি অনেক বড় সার্টিফিকেটধারী, বড় আলেম কিন্তু তিনি সুন্নত বেদাতের পার্থক্য করার মতো এই সূক্ষ্ম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন নাই। এজন্য আবার অনেক সাধারণ মানুষ, তিনি অনেক বড় আলেম না কিন্তু তিনি কোনটা সুন্নত কোনটা বেদাত এটা বুঝেন, অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত, বিশেষ দান। আল্লাহ পাক যারা হকের উপরে চলতে চায়, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ পাক তাদেরকে এই জ্ঞানটা, এই বুঝটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক বান্দাদেরকে দান করেন। এজন্য আমাদেরকে সুন্নত এবং বেদাত এই দুটার একটু ধারণা দরকার। সুন্নত মানে হলো তরিকা, সুন্নত মানে হলো সিস্টেম, সুন্নত মানে পদ্ধতি, সুন্নত মানে সিরা। অর্থাৎ কোন একটা রাস্তা, কোন একটা পদ্ধতি, কোন একটা সিস্টেমকে আরবিতে বলা হয় সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান বা উমিলা বিহা বাদাহু ফালাহু আজরুহা ওয়া মিসলু উজুরিহিম গাইরা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি এমন একটি সুন্নতে হাসানা চালু করল, এমন একটা পদ্ধতি, এমন একটা তরিকা, উত্তম একটা তরিকা দেখাই দিল, শুরু করে দিল। এখানে সুন্নতে হাসানা মানে একটা হারানো সুন্নত, যেই সুন্নত সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এইরকম একটা সুন্নতকে মান সান্না যে ব্যক্তি দেখিয়ে দিল, যে ব্যক্তি চালু করে দিল। আবার এই হাদিস দিয়ে আমাদের বাংলাদেশে বেজাতে হাসানার দলিল দেওয়া হয়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, সুতরাং সুন্নতে হাসানা চালু করল, তা আমরা যেটা চালু করছি এটা বেদাতে হাসানা, এটা বেদাত হইলেও এটা বেদাতে হাসানা। আর আল্লাহ রাসূল এটা চালু করলে ফজিলতের কথা বলছেন। আসলে কোরআন এবং সুন্নাকে বুঝতে হয় সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী, অর্থাৎ নিজে নিজে বা নিজেরা কোরআন সুন্নাকে শাব্দিক অর্থে নিজেরা বোঝার সুযোগ ইসলামে নাই, সালাফদের বুঝ অনুযায়ী। সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারা যেভাবে হাদিসকে বুঝেছেন, আয়াতকে বুঝেছেন, ঠিক ওই বুঝের আলোকেই একজন মুসলিমকে, একজন মুমিনকে বুঝতে হয়। এখানে সুন্নতে হাসানা মানে হারাম সুন্নত, বিলুপ্ত সুন্নত, এরকম সুন্নত যদি আবার জাগ্রত করা হয়। বাংলাদেশে এরকম হারাম সুন্নত আছে? বলেন তো দেখি কি সুন্নত আছে, একটা দুটো বলেন তো। সালাতুল খুশু, বাংলাদেশে যেমন মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে দুই রাকাত সালাত আছে না, এটা কিন্তু বাংলাদেশে নাই। বরং এই জায়গায় সালাত আদায় করতে গেলেই মসজিদে আপনাকে বাধা দিবে, মাগরিবের আজানের পরে ইকামতের আগে যে আপনাকে কোনো সালাত আদায় করতে দিবে না, বরং যাতে আম জনতা এই সুন্নতটা আমল করতে না পারে, এজন্য মাগরিবের আজানের পরে ইমাম সাহেব দাঁড়িয়ে যান বয়ান করার জন্য। ইদানিং দেখবেন বাংলাদেশের অনেক মসজিদে মাগরিবের আজান দিলে মাগরিবের আজানের পরে পাঁচ মিনিট ইমাম সাহেব বয়ান করে। এই বয়ানটা কেন করেন? যাতে সাধারণ জনগণ মসজিদে এসে দুই রাকাত সালাত কেউ আদায় করতে না পারে। আর কমিটির পক্ষ থেকে বলে দেওয়া হয় যে জামাতটা একটু পাঁচ মিনিট দেরি করবেন, কারণ যাতে সবাই উজু করে একটু প্রস্তুতি নিয়ে আসতে পারে। এখন এই যে পাঁচ মিনিট দেরি হবে, এই পাঁচ মিনিটের সুযোগে অনেকে দুই রাকাত পড়ে ফেলবে, এজন্য যাতে আদায় করতে না পারে এই জন্য ইমাম সাহেব উঠে বয়ান শুরু করে দেন। দেখবেন অনেক মসজিদে ইদানিং বাংলাদেশে নতুন চালু হয়েছে যে মাগরিবের আজানের পরে দেখবেন যে বয়ান আলোচনা চলতেছে। আর আলোচনা কোন কেন্দ্রিক? আলোচনা হইল রাফল ইয়াদাইন কেন্দ্রিক, আমিন কেন্দ্রিক, সুরাল ফাতিহা পড়া কেন্দ্রিক, তারপরে পায়ের সাথে পা মিলানো কেন্দ্রিক, হাত বাঁধা কেন্দ্রিক, মানে এই বিষয়গুলো কেন্দ্রিক আলোচনা চলে মাগরিবের আজানের পর। তাহলে এখানে এই যে সুন্নতটা, এটা একটা হারানো সুন্নত, এটা বাংলাদেশ থেকে প্রায় হারানো, এবং অনেকে এটা জানেনও না, শোনেনও না। তারপরে মসজিদে গিয়ে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, এটাও একটা হারানো সুন্নত। বাংলাদেশের মানুষ শুধুমাত্র জানেন যে জুমার দিন মসজিদে গেলে শুক্রবারে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ দুফুরুল মসজিদ আছে, এর বাহিরে আর অন্য সময় তাহিয়াতুল মসজিদ আছে এটা বাংলাদেশের অধিকাংশ ভাই বোন এটা জানেন না। এরকম অসংখ্য হারাম সুন্নাত এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রতিরোধ বর্ণনা করে বলছেন পাগমিলা বিহা বাদাহু, এর পরবর্তীতে লোকেরা যখন এই হারাম সুন্নাত অনুযায়ী আমল করবে পাকানা লাহু আজরুহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাতের আমলের কারণে তাকে উজরত দিবেন, এবং পরবর্তীতে যত লোক এটার উপরে আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল থেকে কোনো উজরত না কমিয়ে সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও দান করবেন। সুবহানাল্লাহ, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান, এর পরে আবার বলছেন ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি কোন একটা খারাপ পদ্ধতি খারাপ সিস্টেম যদি চালু করে দেয়, কোন একটা বেদাত চালু করে দেয়, কোন একটা শিরিক চালু করে দেয়, কোন ধরনের একটা খারাপ কাজ সমাজে চালু করে দিল, এই খারাপ কাজের প্রতিফল সে তো পাবেই, পরবর্তীতে যত লোক এটার উপরে আমল করবে ওদের সম পরিমাণ গুনাহ ও সারা মল্লামা যোগ হতে থাকবে। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান হাসানাতান মান সান্না সুন্নাতান সাইয়্যাতান এই সুন্নাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হিসাবে পদ্ধতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা প্রয়োগ করেছেন। তবে সুন্নাত বলতে আমরা যেটা বুঝি শরীয়তের পরিভাষায় সুন্নাত বলতে যেটি বোঝানো হয় সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক কর্মকাণ্ড, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামগ্রিক আদর্শটাই উম্মতের জন্য সুন্নাত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যেই উম্মত আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের সমস্ত আকীদা সমস্ত আমাল সমস্ত ইবাদত সমস্ত মুআমালা সমস্ত আখলাক এই পুরাটা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে সুন্নাত শুধু ইবাদতের ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি হবে এই সামগ্রিক উসওয়া হাসানাতার আরেক নাম হলো কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা যদি করা না হয় তাহলে কোন ব্যক্তির কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কোন আকীদা যদি সুন্নতের এত্তেবার বাহিরে হয়, কোন আমল যদি সুন্নতের এত্তেবার বাহিরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকীদা ওই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কোন একটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের বাহিরে এত্তেবার বাহিরে গেলেই ওই ইবাদতটা ওই আকীদাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো ভালোবাসো অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এখানে তুহিব্বুনাল্লাহ মানে হলো তা'বুদুনাল্লাহ, যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত করবে, কারণ ইবাদতের তিনটি রোকনের মধ্যে এক নম্বর রোকন হলো মহব্বত। মহব্বত যদি না থাকে তাহলে ওটা ইবাদতই হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত শব্দটা ব্যবহার করে সকল ইবাদতকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ পাক বলেন যখনই আমি আল্লাহর ইবাদত করবে, যে কোন ইবাদত সেই ক্ষেত্রে আমার নবীর ইত্তেবা করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে, আমার নবীর সুন্নাত অনুযায়ী ইত্তেবা অনুযায়ী যদি ওই আমলটা না হয়, ওই আকীদাটা না হয়, আমি আল্লাহর কাছে ওই ইবাদত ওই আমল গ্রহণযোগ্য নয়, তাহলে প্রত্যেকটা আকীদা প্রত্যেকটা আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার আলোকে অনুসরণের আলোকে হওয়া অপরিহার্য, না হয় আল্লাহর কাছে কোন ইবাদত গ্রহণযোগ্য নয়। জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা ছাড়া সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা ছাড়া কোন ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা কোন ব্যক্তির পক্ষে সম্ভব? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এখন পৃথিবীতে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালামের জন্য আমার সেবা করা অপরিহার্য হয়ে যেত। সুবহানাল্লাহ, আমি নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর সকল মানুষের জন্য আমার এত্তেবা ছাড়া বিকল্প আর কিছুই নেই। সর্বক্ষেত্রে আমি নবীর এত্তেবা করা সকল মানুষের জন্য অপরিহার্য। এখন আমরা এত্তেবা কিভাবে করব? ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাটা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে বাধ্যতামূলক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন মাবুদ নাই, সমস্ত ইবাদত যেমন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়, সমস্ত ইবাদত কিয়ামত পর্যন্ত একটা তরিকায় করতে হয়, একটা পদ্ধতিতে করতে হয়, এই পদ্ধতিটাও এটাও এত্তেবার তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো আল্লাহর একত্ববাদের ইবাদতের ক্ষেত্রে মাবুদ হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন তাওহীদ, ইবাদতের তরিকার ক্ষেত্রে ইবাদতের পদ্ধতির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদও এই উম্মতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ যত ইবাদত করব সমস্ত ইবাদত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা অনুযায়ী হতেই হবে। এর বাহিরে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার বাহিরে গেলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে সালাত আদায় করতে হবে কার মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। ওযু করতে হবে কার মত? এই কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। জিকির করতে হবে কার মত? দরুদ পড়তে হবে কার মত? সালাম দিতে হবে কার মত? সালামের জবাব দিতে হবে কার মত? লেনদেন করতে হবে কার মত? অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার কোনো বিকল্প নাই। যদি কোন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে গিয়ে যদি আমি আমল করি তরিকায় সৃষ্টিয়ার উপরে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা? মানে ইবাদতটা রাসূল করেন নাই, কিন্তু ইবাদতটা এই আমলটা সৃষ্টিয়া তরিকার মধ্যে আছে, তাহলে এই আমলটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই আমলটা কাদেরিয়া তরিকার আমল, আল্লাহ রাসূল করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে নাই, আছে কিসের মধ্যে? কাদেরিয়া তরিকার মধ্যে। এই আমল গ্রহণযোগ্য আছে? নকশবন্দিয়া তরিকার মধ্যে গ্রহণযোগ্য আছে? মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে আছে? খাস মুজাদ্দিদিয়ার মধ্যে এগুলা গ্রহণযোগ্য হবে? সমস্ত ইবাদত একটা মাত্র তরিকায়, একটা মাত্র পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বাধ্যতামূলক, সেটা হলো এত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবাটা কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা যেখানে যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেখানে করার নাম এত্তেবা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে না করার নাম এত্তেবা। সব জায়গায় সবকিছু করার নাম এত্তেবা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেখানে করার নাম এত্তেবা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেখানে না করার নাম হলো এত্তেবা। যেখানে করছেন সেখানে করতে হবে, যেখানে করেন নাই সেখানে করা যাবে না। যেমন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আজান, দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়া। এই আজান দেওয়াটা কি? যে কথা বলো না, আমার কথা বুঝতেছেন না? দৈনিক পাঁচবার আমরা নামাজের আগে আজান দিই না, এই আজান দেওয়াটা কি? সুন্নাত। কিন্তু জানাজার নামাজের আগে আমরা আজান দিই কিনা? ঈদের নামাজের আগে। তাহলে অসুবিধা কি ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে? অসুবিধা কি? আল্লাহ রাসূল দেন নাই, আমি দিলাম, অসুবিধা কি? সুন্নতের এত্তেবা হবে না। সুন্নতের এত্তেবা হলো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এই কাজ সেখানে করা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার অনুমোদন দেন নাই, যেখানে করাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই, সেখানে না করা। এখন কেউ যদি মনে করেন আজান দেওয়া তো বিশাল ফজিলতের কাজ, আজান দেওয়া ফজিলতের কাজ না? কত ফজিলত! আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুআযযিন, হে আল্লাহ আপনি মুআযযিনদেরকে মাফ করে দেন। এখন এক ব্যক্তি মনে করলো প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কারণে আজান দেওয়ার সুযোগ পাই না, আজকে ঈদের দিন কোন মুয়াজ্জিন সাহেব নাই, আজকে আজান হচ্ছে না, আমি সুন্দর করে ঈদের জামাতের আগে একটা আজান দিয়ে দিই, তাহলে মুয়াজ্জিনের ফজিলতটা আমি পাই যাব। মুয়াজ্জিনের ফজিলত পাওয়ার জন্য কোন ব্যক্তি এসে ঈদের নামাজের আগে আজান দিয়ে, তাহলে এই লোকটা অনেক সুন্দর করে আজান দিয়ে মুয়াজ্জিনের ফজিলত পাবে? পাবে না। এখানে আজান দেওয়াটা সুন্নতের এত্তেবার বাহিরে, অর্থাৎ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেখানে করার নাম এত্তেবা, যেখানে করেন নাই সেখানে না করার নাম এত্তেবা। এটা খেয়াল রাখতে হবে, সব জায়গায় করার নাম এত্তেবা না, কোন কোন জায়গায় না করার নামও এত্তেবা। এই জন্য খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা বলি যে ভাই এই ওয়াজ মাহফিলের পরে একটা লম্বা মোনাজাত করলে অসুবিধা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অসুবিধা কি? আল্লাহ রাসূল নিষেধ করছেন কিনা? আল্লাহ রাসূল তো জীবনের বিভিন্ন জায়গায় দোয়া করছেন, বিভিন্ন জায়গায় হাতও তুলছেন, তাহলে আমরা ওয়াজ মাহফিলের পরে আধা ঘন্টা ধরে একটা লম্বা আখেরি মোনাজাত করলাম। আমাদের বাংলাদেশে যদি দাওয়াত দিতে পারেন যে এখানে আখেরি মোনাজাত আছে, তাহলে দেখবেন যে মোটামুটি নারী পুরুষ মিলে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন চলে আসবে আখেরি মোনাজাতের জন্য। একটা লম্বা আধা ঘন্টা লম্বা মোনাজাত হবে, বড় হুজুর এখানে মোনাজাত পরিচালনা করবেন। ওয়াজ মাহফিল শুনি আর না শুনি একবার মোনাজাতে অংশগ্রহণ করতে পারলে আমার জীবনটা সার্থক। আচ্ছা তো অসুবিধে কি না, ওয়াজ মাহফিলের পরে এক লম্বা মোনাজাত করে দিলাম আধা ঘন্টা, আল্লাহর কাছে দোয়া না করছি, অসুবিধা কি? খারাপ তো কিছু করিনি, কোন অসুবিধা আছে? আছে। কি অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার শুধু ওয়াজ মাহফিল করেছেন। আল্লাহ রাসূলের মৌলিক কাজ ছিল দাওয়াতটা উপস্থাপন করা, হয়তো ওয়াজ মাহফিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার পরে ওয়াজ মাহফিলের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শ্রোতাদেরকে নিয়ে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার আখেরি মোনাজাত পরিচালনা করেন নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করেছেন, ওয়াজ মাহফিল শেষ করেছেন কাফফারাতুল মজলিসের দোয়া দিয়ে। কাফফারাতুল মজলিসের দোয়া দিয়ে সেই দোয়াটা কি? سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া দিয়ে শেষ করেছেন সেই দোয়া দিয়ে শেষ করার নাম সুন্নাত। ওই দোয়ার বাহিরে গিয়ে নিজেরা যদি সুন্দর পদ্ধতিতে বানিয়ে নিয়ে একটা দোয়া করি, এই দোয়া করাটা হলো সুন্নতের বাহিরে, এটা সুন্নতের এত্তেবা বাহিরে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমালের সাথে দোয়ার সাথে যেখানে যেভাবে করেছেন সেইভাবে না মিললে সেটা হয়ে যায় এত্তেবার বাহিরে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক সময় দোয়ার মধ্যে হাত তুলছেন, তুলছেন না? আচ্ছা এখন আমি যদি সব জায়গায় দোয়ার মধ্যে হাত তোলা শুরু করি কি সুন্নত হবে? মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, মসজিদে বাহির হওয়ার সময়ও দোয়া পড়ি, মসজিদ থেকে যখন বাহির হই তখনও তো আমরা দোয়া পড়ি, আবার মসজিদে যখন ঢুকি তখনও আমরা দোয়া পড়ি। এখন মসজিদে ঢোকার আগে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া পড়লাম, বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك اللهم اغفر لي ذنوبي اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم। এরপর লম্বা একটা মোনাজাত করলাম, পরে তারপরে মসজিদে ঢুকলাম, সুন্নাত হবে? দোয়া করছি অসুবিধা কি? আবার মসজিদ থেকে বের হওয়ার পরে বাহিরে এসেও লম্বা একটা মোনাজাত করলাম, সুন্নাত হবে? দোয়া করছি অসুবিধা? আচ্ছা দৈনিক অনেকবার টয়লেটে যাওয়া আসা করি, করি না? টয়লেটে ঢোকার সময়ও দোয়া পড়ি, টয়লেট থেকে বাহির হওয়ার সময়ও দোয়া পড়ি, পড়ি না? টয়লেটে ঢোকার সময় কি দোয়া পড়েন? জি মাশাআল্লাহ সবাই পারি আমরা। اللهم إني أعوذ بك من الخبث والخبائث। এখন টয়লেটে ঢোকার আগে বাহিরে দাঁড়ায় কেবলামুখী হয়ে দোয়া করলাম, দুই হাত তুলে বিসমিল্লাহ اللهم إني أعوذ بك من الخبث والخبائث। রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার নিয়ত করলাম, নাওয়াইতুয়ান আজহাবা এটা বাইতুল খালা, কি বলেন? আমার তোমার করা লাগবে না, টয়লেটে ডুববেন নিয়ত ছাড়া কেমনে ডুববেন? নিয়ত তো করা লাগবে। তাহলে না বাই তোমার আজহাবা এটা বাইতুল খালা, আই রব্বুল আলামিন টয়লেটের সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, টয়লেটটা আমার জন্য সহজ করে দেন, আয় আল্লাহ আই রব্বুল আলামিন জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। অনেকক্ষণ ধরে একটা সুন্দর দোয়া করবেন টয়লেটের সামনে দাঁড়ায়, কারণ দোয়া আছে না, দোয়া তো সুন্দর। এখন আপনি একটু লম্বা করে সেখানে দোয়া করলেন, তারপরে টয়লেটে ঢুকলেন, টয়লেট থেকে বের হওয়ার সময় আবার এরকম একটা দোয়া করলেন, সুন্দর হবে? কেন অসুবিধা কি, খারাপ কি করছেন, দোয়া না করছেন, অসুবিধা আছে কেন, কি অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে গিয়েছেন, টয়লেট থেকে বের হয়েছেন, আমাদেরকে দোয়া শিখাইছেন, কিন্তু এই পদ্ধতিতে দোয়া শেখার নাই, এই জন্য এই পদ্ধতিতে করলে সেটা সুন্নতের এত্তেবার বাহিরে, সেটা সুন্নতের এত্তেবার হবে না। এজন্য খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেভাবে ওই পদ্ধতির বাহিরে গেলে সুন্নতের বাহিরে চলে গেল। সুন্নতের এত্তেবার করতে হলে কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হলে, সুন্নতের উপরে চলতে হলে, এক নম্বরে খেয়াল রাখতে হবে আমার আকীদাটা, আমার আমালটা, আমার আখলাকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবের সাথে আমার স্বভাবের মিল থাকতে হবে। এক নম্বরে মিল থাকতে হবে কিসের মধ্যে? স্বভাব। স্বভাব মানে কারণ, স্বভাব মানে কারণ, কারণে কারণে মিল থাকতে হবে, কারণে কারণে মিল থাকলে সুন্নতের এত্তেবা হয়, কারণে কারণে মিল না থাকলে সুন্নতের এত্তেবা হয় না। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে এই মিয়া, আপনি মাগরিবের নামাজ 3 রাকাত পড়লেন, এশার নামাজ 4 রাকাত পড়লেন, কেন? আবার ফজরের সময় আপনি 2 রাকাত পড়লেন, এগুলো সবগুলো সমান পড়লে অসুবিধা কি? ফজরেও 4 রাকাত, জোহরেও 4 রাকাত, আসরও 4 রাকাত, মাগরিবও 4 রাকাত, এশাও 4 রাকাত, অসুবিধা আছে? কি অসুবিধা? আপনি এক সময় 3 রাকাত, এক সময় 2 রাকাত, এক সময় 4 রাকাত পড়েন কেন? আবার দেখা যায় 4 রাকাতের নামাজ প্রথম 2 রাকাতে কেরাত পড়লেন জোরে, পরের 2 রাকাতে পড়লেন আস্তে আস্তে, জোরে পড়তে 4.5 রাকাতে জোরে জোরে পড়েন, আস্তে পড়তে 4 রাকাতে আস্তে আস্তে পড়েন, কি বলেন এটার কারণ কি, কি বলবেন? এটার একটা কারণ আছে না, নাকি আপনি নিজের ইচ্ছা মতো করেন? একটা কারণ তো অবশ্যই আছে, কেন করেছেন, এটার কারণ কি, এই প্রশ্ন তো আসতে পারে। তখন আপনি জবাব দেবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নামাজ শিখাইছেন, নামাজ শেখানোর সময় এই জায়গায় 2 রাকাত শিখাইছেন, এই রাকাত এই জায়গায় 3 রাকাত শিখাইছেন, এই জায়গায় 4 রাকাত শিখাইছেন, এই জায়গায় কেরাত জোরে জোরে পড়েছেন, এই জায়গায় কেরাত আস্তে আস্তে পড়েছেন, এই কারণে এই কারণে এখানে আমি এইভাবে করি, তাহলে কারণে কারণে মিলছেন, কথা বলো না। আপনাকে জিজ্ঞাসা করলে মিয়া এরকম করলেন কেন, এটার কারণ কি, আপনি কারণ ব্যাখ্যা দিলেন, আমার রাসূল এইভাবে করেছেন এই কারণে আমি এইভাবে করছি, তাহলে রাসূলের সাথে আপনার কারণের মিলে গেছে, কারণে কারণে মিলে গেছে, স্বভাবে স্বভাবে মিলে গেছে, এই মিলে গেলে তখন হবে এটা সুন্নাত। কিন্তু স্বভাবে স্বভাবে মিলে নাই, কারণে কারণে মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়াই প্রস্রাব করেছেন, করেছেন না, কি কথা বলে না? তাই বলে আপনি প্রতিদিন দাঁড়াই দাঁড়াই করলেন, বললেন যে আমার রাসূল দাঁড়াই করছে, করা যাবে না? কেন যাবে না, অসুবিধা কি, রাসূল তো করছেন, কারণে কারণে মিলে নাই। আমার রাসূল এমনি গিয়ে ইচ্ছা করে এইভাবে করেন নাই, আমার রাসূল অসুস্থ ছিলেন, বসতে পারেন নাই। আবার কোন কোন মহাদেশের ব্যাখ্যা দিয়েছেন, যেই জায়গায় এসেছেন এটা ছিল সোবা, তাদের কাউমের ময়লা আবর্জনা ফালানোর জায়গা, এখানে বসার মতো পরিবেশ নাই, তাহলে আল্লাহ রাসূল কেন দাঁড়াই করছেন, এটার একটা কারণ ছিল, ওই কারণের সাথে আমার কারণ যদি মিলে তাহলে হবে সুন্নাত, ওই কারণের সাথে আমার কারণ যদি না মিলে তাহলে সুন্নাত হবে না, তাহলে হবে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে করেছেন ওই কারণের সাথে আমার কারণ মিলতে হবে, কারণ যদি না মিলে তাহলে করা যাবে। 2 নম্বরে মিলতে হবে জিনসে, জিনসে মিলতে হবে আমার আকীদা, আমার ইবাদত, আমার আখলাক, আমার মুআমালাত, এটা জিনসে জিনসে প্রকারে প্রকারে প্রকরণে প্রকরণে মিলে যাইতে হবে। জিনসে জিনসে যদি না মিলে তাহলে সেটা সুন্নত হবে না, সুন্নতে রাত্তাবা হবে না। যেমন জিনসে জিনসে মিলার কারণ, কেউ যদি বলে ভাই আপনার কাছে টাকা আছে, আপনি একটা গরু কোরবানি দিলেন, কেউ একটা ছাগল কোরবানি দিলেন, আমার কাছে এরকম টাকা পয়সা কম, আমি আবার একটা বড় টার্কি মুরগি কোরবানি দিয়ে দিব, কি বলেন? বড় দেখে একবারে টার্কি মুরগি এনে আপনি কোরবানি দিয়ে দেন, বা একটা বড় একটা হাঁস কোরবানি দিয়ে দিলেন, দেওয়া যাবে? কেন যাবে না? অসুবিধা কি? আমার কাছে যতটুকু সামর্থ্য আছে, আমার কাছে মুরগির সামর্থ্য আছে, আমি মুরগি দিলাম, হাঁসের সামর্থ্য আছে, হাঁস দিলাম, অসুবিধা কি হবে না? কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনসের পশু দিয়ে কোরবানি দিয়েছেন, ওই জিনসের সাথে, ওই প্রকারের সাথে, ওই প্রকরণের সাথে আমারটা মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি দিয়েছেন, সেগুলার মধ্যে ছিল উট, সেগুলার মধ্যে ছিল গরু, সেগুলার মধ্যে ছাগল, ওই প্রকারের সাথে মিলে নাই, ওই প্রকারের সাথে মিলে নাই। এই জন্য আমার কোরবানি বাতিল, আমার কোরবানি সুন্নতের আলোকে হয় নাই। তিন নম্বরে মিলতে হবে কদরে কদরে মিলতে হবে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। যদি কদরে কদরে মিলে পরিমাণে পরিমাণে মিলে তাহলে হবে সুন্নতের ইত্তেবা। পরিমাণের বেশি হইলেও হবে না, কম হইলেও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াব করছেন কয়বার? এক তাওয়াবে কয়বার ঘুরতে হয়? সাতবার। আমি মনে করলাম আমি বাংলাদেশ থেকে আসছি, আল্লাহ রাসূল আসছেন কাছাকাছি মদিনা থেকে, আমি গেছি বাংলাদেশ থেকে এত দূরের থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন স্থলপথে, আমি গেছি বিমান পথে, তাহলে আমি সাতবার না করে আরো দুই একবার বাড়াই করলাম, সাতবারের জায়গায় তাওয়াব করলাম নয়বার, আরো দুইবার বেশি করলাম, আমার তাওয়াব হবে? খারাপ কি করছি? আমি তো ভালো কাজ করছি, আরো একটু বাড়াই করছি, বেশি ভালো হওয়ার জন্য, বেশি বুজুর্গ হওয়ার জন্য, আমার তাওয়াব হবে? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের সাথে আমার পরিমাণে মিলে নেন, পরিমাণটা আমার বেশি হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের চাইতে বেশি হয়ে গেছে, এই জন্য আমার তাওয়াব ক্যান্সেল, তাওয়াব বাতিল। সাফা মারওয়ার সাইয়ের মধ্যে সাতবার, আমি বললাম আটবার হবে? জুমার নামাজ প্রতিদিন জোহর পড়ি চার রাকাত, জুমার নামাজ পড়লাম দুই রাকাত। এখন আমি চিন্তা করলাম জোহরের নামাজ যদি চার রাকাত হয়, জুমার নামাজ তো আট রাকাত পড়া দরকার, কারণ প্রতিদিন অফিস খোলা, ব্যস্ততার মধ্যে থাকি, শুক্রবারে সব বন্ধ, শুক্রবারে নামাজ আরো বেশি থাকার কথা, এজন্য জুমার নামাজ যদি জোহরের মতো চার রাকাত পড়ি জুমা হবে? অসুবিধা কি? আমি তো খারাপ কিছু করি নেই, আমি তো নামাজ পড়ছি দুই রাকাত বেশি, খারাপ কিছু করছি? তাহলে হবে না কেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় হবে না কেন, উত্তর হলো আমার রাসূলের পরিমাণের সাথে পরিমাণ মিলে নেই। এজন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে, তখন হবে আত্মাবাদ। চার নম্বরে খেয়াল রাখতে হবে কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে, ধরনে ধরনে মিল থাকতে হবে, পদ্ধতি পদ্ধতি মিল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে করছেন সেটা পরে করতে হবে, পরেরটা আগে করলেও এত্তেবা হবে না, আগেরটা পরে করলেও এত্তেবা হবে না। অজু করতে গেলাম, অজু করতে গিয়ে শীতের দিন মোজা খুলছে, চিন্তা করলাম যেভাবে অজু করার সিস্টেম এইভাবে উপরের দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে যেতে আমার পায়ে খুব ঠান্ডা লাগতেছে, এজন্য প্রথমে পা ধুয়ে ফেলছি। প্রথম শুরু করছি কোন দিক থেকে? নিচের দিক থেকে। প্রথম ভালো করে পা ধুয়ে ফেলছি, পা ধুয়ে তাড়াতাড়ি মোজা ধরে ফেলছি যাতে শীত না লাগে। তাহলে প্রথম পা ধুলাম, তারপরে হাত ধুলাম, তারপরে মুখমণ্ডল ধুলাম, শেষে এসে মাথা মাসে করলাম, আমার অজু হবে? অজুর একটা জিনিস হলে তো আমি পাঁচ দিনে সবে করছি, কিন্তু আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি, হবে? কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাইফিয়াতের সাথে পদ্ধতির সাথে আমার পদ্ধতিটা মিলে নাই। পদ্ধতি পদ্ধতি না মিললে ওইটা এত্তেবার হবে না, এত্তেবার বাহিরে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জিকির করেছেন কিনা? জি, কথা বলেন, আল্লাহ রাসূল জিকির করতেন। আল্লাহ রসুল জিকির শিখেছেন কি শিখার নাই? আল্লাহ রসুলের জিকির একা একা হইতো নাকি জামাতবদ্ধ হইতো? জামাতবদ্ধ হইলে অসুবিধা কি? জামাতে করলে সওয়াব বেশি? না জি, একা নামাজ পড়ার চাইতে জামাতে করতে সওয়াব বেশি? না, তাহলে জিকির একা একা করার চাইতে আমরা যদি এখন না পেরে যতজন আছি সবাই মিলে একসাথে করি সওয়াব বেশি? না জি, ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত আছে কয় রাকাত? এখন দুই রাকাত পড়ি একা একা, আর দুই রাকাত পড়ি জামাতে। আমি এসে বললাম ভাইয়েরা শোনেন, প্রতিদিন আপনারা দুই রেখা সুন্দর একা একা পড়েন, দুই রেখা জমাতে পড়েন, আজকে আসেন ওই দুই রেখা একা একা পড়িয়েন না, একসাথে সবাই ওই দুই রেখা তো জমাতে পড়ি, এই পরশ দুই রেখা তো জমাতে পড়ি, পড়বেন? কারণ কি? জামাতে পড়লে স্বভাব বেশি না? তাহলে প্রথমে চার রেখাতে জামাতে পড়লাম, স্বভাব বেশি হবে না? কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন শিখাইছেন সুন্নাত একা একা পড়তে হয়, সুন্নাত জামাতে না, ফরজ একা একা পড়া যাবে না, জামাতে পড়তে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো ফরজ জামাতে পড়া, সুন্নাত একা একা পড়া। এখন যদি আমি সুন্নাত জামাতে পড়ি তাহলে সুন্নতের এত্তাবা থেকে বাহির হয়ে গেলাম। জিকির হলো একা একা ইবাদত। যারা আল্লাহ জিকির করে খালি খালি, খালি মানে কি? খালি খালি, খালি খালি মানে কি? একা নির্জনে যারা আল্লাহর জিকির করে, জিকির করলে চোখের পানি পড়ে, জিকির করলে লাপানি আসে না। জিকির করলে কি হয়? অন্তর প্রকম্পিত হয়, আর বাফাদাত আইনাহু আল্লাহর হয়ে আল্লাহর স্মরণে চোখে পানি আসবে। কিন্তু জিকির করার কারণে শরীরে নাচানাচি আসবে না, জিকির করার কারণে লাফালাফি আসবে না, জিকির করার কারণে দৌড়াদৌড়ি আসবে না, জিকির করার কারণে উপরের দিকে স্টেজের দিকে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি হবে না। তাহলে জিকির হলো একা কি আবাদত, এটাকে যদি আমি জামাতবদ্ধ করি তখন সুন্নতের এত্তেবা হবে না। জিকির করার সময় বাতি সব নিভাই দিলাম, জিকিরের নিয়ত করে নিলাম, জিকিরের নিয়ত করা লাগে, নিয়ত করা লাগে, নিয়ত করা লাগে। যদি আমি নিয়ত করি আমি আমার কলমের তরফ মোতাবজ্জা আছি, আমার কলম আমার বিশ্বাহী হুজুরের কলমের তরফ মোতাবজ্জা, আমার বিশ্বাহী হুজুরের কলম দাদা হুজুরের দিকে, দাদা হুজুরের কলম ফিজা হুজুরের দিকে, ফিজা হুজুরের কলম একেবারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে ঘুরে ঘুরে তারপরে আরশে আজিমের দিকে যায়, আরশে আজিম থেকে জিকিরের ফয়জ বরকত আমার অন্তরে আসুক, এরপরে জিকির শুরু করলাম। এই নিয়ত করা কি সুন্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম নিয়ত করছেন? করেন নাই। তাহলে এটা হলো সুন্নতের এত্তেবার খেলাপ, কারণ আমার জিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নতের সাথে পদ্ধতির সাথে কাইফিয়াতের সাথে মিলে। এইভাবে সমস্ত ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি এর পদ্ধতির সাথে না মিললে সেটা সুন্নতের এত্তেবা হবে না। পাঁচ নম্বরে খেয়াল রাখতে হবে, মাকানে মাকানে মিল থাকতে হবে, স্থানে স্থানে মিল থাকতে হবে। হজের জন্য নির্ধারণ করা হয়েছে আরাফার ময়দান, আলহাজ্জ আরাফা। হজ হয় কোথায়? আরাফার ময়দান। আমরা বললাম ভাই শোনেন, আরাফার ময়দানে যাতে ফাঁকা লাগে বেশি, বাংলাদেশে একটা ময়দান বানাইনি, যেখানে গেলে হজের সওয়াব হয়ে যাব। এখানে যাই যদি আপনি এক মাসও বসে থাকেন হবে না, কেন হবে না? ওইটাও তো ময়দান, এটাও ময়দান, অসুবিধা কি? ওই ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, ওই ময়দানের বাহিরে দুনিয়ার আর কোন ময়দানে হজ হবে না। যদি অন্য ময়দানে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তবা হয়নি, জামানে জামানে মিল থাকতে হবে, সময়ে সময়ে মিল থাকতে হবে। হজের টাইম হলো আরাফাতের ময়দানে জিলহজ মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সময় আরাফাতের ময়দানে থাকলে হবে কি? হজ। এখন ওই দিন আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ কত কষ্ট, টয়লেটে গেলে 15 জন 20 জন সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, হাঁটাহাঁটি করা যায় না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আমরা খুব বুদ্ধিমান কয়েকজন মানুষ চিন্তা করলাম, ওই সময় তো ঝামেলার মধ্যে যাওয়া দরকার নেই, হাজিরা যখন সবাই চলে আসবে আরাফাতের ময়দান খালি পড়ে থাকবে, আমরা একসাথে 40-50 জন মিলে একটা জামাত বেঁধে 40 দিনের জন্য আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আরাফাতের ময়দানে যাই, 40 দিন আরামে কাটাই আসলাম, হজ হবে? আমরা তো আরাফাতের ময়দানে গেছি, যে জায়গায় মানুষ হজ করে ওই জায়গায় গেছি, হজ হবে না কেন? ওই সময়ের মধ্যে যাই নাই, যেই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, তার সময়ে সময়ে না মিললেও সুন্নতের এত্তবা হয় না। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, সমস্ত আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তবা আমাদের জন্য ফরজ, অপরিহার্য বিষয়। এত্তবার বাহিরে গেলে তখন হয় কি? বেদাত। এত্তবার বাহিরে গেলে বেদাত, আর বেদাত যদি হয় ওই বেদাতি আকীদা বেদাতি আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এবং বেদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না। 12 জন প্রসিদ্ধ সাহাবি থেকে অনেকগুলো রওয়ায়েতে হাদিস আসছে, কেয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের সামনে থাকবেন, তখন কতগুলা লোক দলে দলে ওইদিকে দৌড় দিবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এদেরকে আসতে দাও। ফেরেশতারা বললেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এরা আপনার পরে নতুন নতুন কত ইবাদত কত আমলেরা বানাইছে, কত আকীদা বানাইছে। সুতরাং যারা এই সকল বেদাতি আকীদা বেদাতি আমাল বানাইছে, তারা আপনার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, সফকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সরে যাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবিদার হয়ে, আশেকে রাসূলের দাবিদার হয়ে যদি আমি বেদাত করি, তা আশেকে রাসূল তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে সম্ভব হবে না, হাউজে কাউসারে পাওয়া যাবে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বের করে দিবেন, দূর হয়ে যাও, সফকান সফকান বলে তাড়িয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমল যা করি সমস্ত আমার সমস্ত ইবাদত সুন্নতের আলোকে করার আমরা চেষ্টা করব, বেদাত থেকে সবসময় 100 গজ দূরে থাকবো, খালি দূরে না, সবসময় দূরে থাকার চেষ্টা করব, জীবনটাকে সুন্নত দিয়ে সাজাবো। দুই একটা বেদাতি আকীদা এবং আমালের কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বেদাতি আকীদা মানে যেই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোষণ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পোষণ করেন নাই, এরকম আকীদা পোষণ করার নাম হলো কি? বেদাতি আকীদা। যেমন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা এক জিনিস, এই আকীদা বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করে, অনেক মানুষ পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন আল্লাহ, মুহাম্মদ খোদা সে জুদা নিহি, আর খোদা মুহাম্মদ সে জুদা নিহি, নাউযু বিল্লাহ, যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে পৃথিবীতে আত্মপ্রকাশ করছে। এই আকীদা শিরকি কুফরি আকীদা, এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আকীদা, বাহিরের আকীদা। আহাদ এবং আহমদের মধ্যে তেমন কোন পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। এই আকীদা কি? সেটি আকীদা, এই আকীদা সুন্নতের বাহিরে আকীদা, বেদাতি আকীদা। তারপরে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায়। মনসুর হালদারের ভিতরে কে ঢুকছে? আল্লাহ ঢুকছে। আল্লাহর ভিতরে মনসুর হালদার ঢুকছে। একদিন দেখে আল্লাহ মনসুর হালদারের বাড়ি চলে আসছে, আরেকদিন মনসুর হালদার আল্লাহর বাড়িতে চলে গেছে। এই আকীদা কি? বেদাতি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, এই আকীদা কি? বেদাতি আকীদা। আল্লাহ কোথায়? আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকাম। আল্লাহ হলেন উপরে, আল্লাহ আকাশে, আর আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান। কিন্তু কেউ যদি মনে করে আল্লাহ স্বয়ং নিজেই সব জায়গায় বিরাজমান, তখন তার এই আকীদাটা কি? বেদাতি আকীদা। কেউ যদি মনে করে কালবুল মুমিনে আরশুল্লাহ, আল্লাহ মুমিনের কলবে থাকে, মুমিনের কলবের ভিতরে ঢুকে গেছে, এই আকীদা কি? এই কথা বলে বেদাতি আকীদা। এই আকীদা সুন্নতি আকীদার পরিপন্থী আকীদা, আহলে সুন্নতের আকীদা হইতে পারে না। কেউ যদি বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আকার আকৃতি নাই, নিরাকার, এই আকীদা কি? বেদাতি আকীদা। কারণ আল্লাহর সিফাতকে অস্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতকে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে বিশ্বাস করাই হলো সুন্নতি আকীদা। সেগুলোকে অস্বীকার করার নাম হলো বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই আকীদা কি? সুন্নতি আকীদা না বেদাতি আকীদা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, বেদাতি আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, আলেমও গায়েব, বেদাতি আকীদা। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে যত নতুন নতুন আকীদা, এগুলো সব হলো বেদাতি আকীদা। আমাদের ক্ষেত্রে আসে আমলের ক্ষেত্রে বেদাতি আমল, বেদাতি আমলের প্রথমে আসেন ওয়াজ মাহফিলের বেদাত। ওয়াজ মাহফিলের বেদাত আছে? জি আছে। ওয়াজ মাহফিলের বেদাত কি বলেন দেখি? ওয়াজ মাহফিলের বেদাত হলো ওয়াজ মাহফিলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন মিথ্যা কথা, মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা, এই জাতীয় কথাবার্তা বলা ওয়াজ মাহফিলের বেদাত, বেদাতি ওয়াজ। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে বেদাতের দিকে উদ্বুদ্ধ করন, মানুষকে সুন্নাত থেকে বিমুখ করা, মানুষকে শিরকের দিকে ধাবিত করা, মানুষকে কুফরের দিকে ধাবিত করা, এগুলো হলো ওয়াজ মাহফিলের বেদাত। ওয়াজ মাহফিলের মধ্যে গান গাওয়া, ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন সুরে, হিন্দি গানের সুরে, বাংলা গানের সুরে, ইংরেজি গানের সুরে, বিভিন্ন ধরনের গান। তারপরে ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল আলোচনা, অর্থাৎ মানুষকে খুশি করার জন্য এই জাতীয় আলোচনাগুলো ওয়াজ মাহফিলের বেদাত। এরপরে আমরা দেখি জীবনের সর্বক্ষেত্রে মানুষ কোরআন পরিহার করা, দিন পরিহার করা, এটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেদাত। অর্থাৎ কোন কোন জায়গায় কোরআন সুন্নাহ লাগবে, বাকি জায়গায় কোরআন সুন্নাহ লাগবে না, এইরকম চিন্তা আকীদা পোষণ করা, এটা কি বেদাত? সলাতের ক্ষেত্রে অসংখ্য বেদাত, সলাতে যায় নামাজ পাক করার বেদাত আছে কি নাই? বাংলাদেশে যায় নামাজ পাক করা হয় কি দিয়ে? তারপরে নিয়ত পড়ার বেদাত, নিয়ত বেদাত না। আবার যদি বলেন যে ভাই নিয়ত করার বেদাত, তবে তো দেখো লাভ আসামি বাহিনী সে নিয়ত লাগবে না, নিয়ত লাগবে, নিয়ত করতে হবে, কিন্তু নিয়ত পড়া লাগবে না। নামাজ ওয়া মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, এগুলো হলো নিয়ত পড়া। নিয়ত পড়া লাগে না, নিয়ত করতে হয়। আজকে মাহফিলে আসতেন নিয়ত পড়ে আসতেন না করে আসতেন? জি নাওয়াই তোয়াম আজহাবা ইলাল মাহফিল, মাহফিলের নিয়ত পড়ে আসেন নাই? তাহলে নিয়ত আমরা পরে এসেছি, নিয়ত পড়ে আসি নাই। নিয়ত পড়াটা জরুরি, পড়াটা সুন্নতের এত্তাবার বাহিরে, এটা বেদাত। তারপরে আপনার সলাতের ভিতরে একজন আরেকজনের থেকে এক হাত দূরে দূরে দাঁড়ানো, দেখবেন মসজিদে জামাতে সলাত হচ্ছে, মাঝখানে বিশাল বিশাল পাক আছে না, দেখছেন? এটা কি সুন্নত না বেদাত? বেদাত। সুন্নত হলো একজনের সাথে একজন, এলজাকুল কাদাম বিল কাদাম, পায়ের সাথে পা, ওয়াহাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধে কাঁধ বরাবর করে পায়ে পা মিলিয়ে এভাবে দাঁড়ানো হলো সুন্নত। কিন্তু আলাদা আলাদা দূরে দূরে দাঁড়ানো, এটা হলো কি? বেদাত। তারপরে সলাতের ভিতরে খুশু খুজু বাদ দিয়ে দোকানের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকা, এটাকে সুন্নাত না বেদাত? বেদাত। নামাজের ভিতরে খুশু খুজু থাকতে হবে, নামাজের ভিতরে কি তেলাওয়াত করা হচ্ছে, নামাজের ভিতরে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এই খুশু খুজু থাকতে হবে। ঠিক এইভাবে আমাদের সিয়ামের মধ্যে, ওজুর মধ্যে, গোসলের মধ্যে, আমাদের প্রত্যেকটা ইবাদতের ভিতরে এরকম নতুন নতুন অনেক বেদাত আছে, আছে না? এজন্য সমস্ত বেদাত ছাড়তে হবে, সুন্নতকে শক্ত করে ধরতে হবে, বেদাত মুক্ত সুন্নতি আকীদা সুন্নতি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত আহলে সুন্নাহ সুন্নতের অনুসারী বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের জীবনটাকে এত্তেবারে সুন্নার আলোকে সাধারণ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।